লুকিয়ে লুকিয়ে কত বারা সাজান, চুরি করে কখনো কি প্রেম করা যান, কদিন চলবে বলো এমনি করে, চুপ কেন তুমি কিছু করো না পাই, লুকিয়ে আহা হা লুকিয়ে, ও হো লুকিয়ে লুকিয়ে কত বারা সাজান, চুরি করে কখনো কি প্রেম করা যান, কদিন কখনো কি প্রেম করা যায়, কদিন চলবে বলো এমনি করে, চুপ কেন তুমি কিছু করো না উপায়, লুকিয়ে।